আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমরা আজকে আলোচনা শুরু করব একটা নতুন বিষয় নিয়ে, সেটা হচ্ছে এমন কিছু লোক, এমন কিছু অপরাধী যে অপরাধীর আমল কবুল হয় না, মানে ইবাদত করে কিন্তু ইবাদত কবুল হয় না, ফরজ নফল যাই হোক না কেন আল্লাহর দরবারে কবুল হয় না। আমাদের নিশ্চয়ই জানার আগ্রহ থাকবে যদি আমি সেই লোক হই। এই জন্য আমরা আলোচনা করে নেব যে কোন মানুষ, যে কোন নারী বা পুরুষ যার আমল আল্লাহর দরবারে কবুল হয় না। এমন বহু পাপী আছে যাদের ফরজ নফল কোন ইবাদতই কবুল হয় না আল্লাহর দরবারে, দুনিয়াতে অথবা আখেরাতে। এ পর্বে আমরা তেমনই কিছু পাপি বা পাপিনীর কথা সংক্ষেপে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথম হচ্ছে সেই ব্যক্তি, যে ব্যক্তি কোন সাহাবিকে গালি দেয়। এটা আপনারা জানেন, সাহাবিকে গালি দিলে কি হবে, মানুষ কি হয়ে যায়, কাফের হয়ে যায়। তো সাহাবিকে গালি দেওয়ার বহু লোক আছে, আপনারা জানেন দুনিয়াতে বহু মানুষ আছে যারা সাহাবিদেরকে গালি দেয়, বিশেষ করে আবু বকর ওমর ওসমানকে তারা গালি দিয়ে থাকে এবং আয়েশাকে গালি দিয়ে থাকে। তো যারা সাহাবিকে গালি দেয় তারা যদি কাফের হয়, আর কাফের কোন আমল আল্লাহ দরবারে কবুলই না। এভাবে যে কোনো কাফের আমলই আল্লাহর কাছে কবুল হবে না, কোন মুশরিকের আমল আল্লাহর কাছে কবুল হবে না, কারণ তারা কাফের। তো এখানে যারা মোটামুটি মুসলিম বলে দাবি করে অথচ কি করে, সাহাবিকে গালি দেয়, তো তাদের তার আমল কবুল হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাব্বা সাহাবি فَعَلَيْهِ لَعْنَةُ اللَّهِ وَالْمَلَائِكَةِ وَالنَّاسِ أَجْمَعِينَ। যে ব্যক্তি আমার সাহাবিকে গালি দেবে তার উপরে আল্লাহ, ফেরেশতাবর্গ এবং সমগ্র মানব জাতির লানত, অভিশাপ। আর এক বর্ণনায় অতিরিক্ত কথাটা আছে যে আল্লাহ তাআলা তার নিকট থেকে কোন ফরজ ও নফল ইবাদত কবুল করবেন না। লা ইয়াকবালুল্লাহু লাহুম সারফাম ওয়ালা আদলা, কোন নফল ফরজ কিছু কবুল করবেন না। তাহলে এক পর্যায়ে আমরা জানতে পারলাম এই প্রথম ব্যক্তি, যে ব্যক্তি সাহাবিকে গালি দেয় যে কোনো ভাবেই, যে কোনো মজাবের হোক, দলের হোক, কিংবা যেই হোক, ব্যক্তিগত ভাবেও অনেকে গালি দিতে পারে, তার আমল কবুল হবে না। দু নম্বর হচ্ছে পিতামাতার অবাধ্য সন্তান। পিতামাতার অবাধ্য সন্তান বলতে মা বাপের কথা শোনে না, কি বিষয়ে, যেটা বৈধ বিষয়, যেটা শারীরিক বিষয় অথবা বৈধ বিষয়। যদি মা বাপ হারাম কথা বলে, হারাম কিছু করতে বলে, তাহলে কি শুনতে শুনবে না। যেমন স্ত্রী স্বামীর আদেশ মানতে বাধ্য, কিন্তু স্বামী যদি অন্যায় আদেশ করে, তোমাকে পর্দা করতে দেবো না, তোমাকে আমার বন্ধুদের মাঝে গিয়ে চাক দিতে হবে, ইত্যাদি ইত্যাদি, সে মানবে না, মানবে না। কিন্তু পিতা যদি বলে আমার আমার জন্য একটা মদ এনে দাও, আমার জন্য এক প্যাকেট সিগারেট কিনে এনে দাও, তো কি ছেলে শুনতে বাধ্য না, বরং শোনাটা কি, এই কথা মানাটা কি গোনাহ কাজ হবে। কারণ আল্লাহ তাআলার অবাধ্যাচরণ করে লা তাআত আলি মাখলুকিন ফি মাসিয়াতিল খালেক, আল্লাহ তাআলা খালেকের অবাধ্যাচরণ করে কোন মাখলুকের আনুগত্য করা জায়েজ না। সুতরাং বৈধ বিষয়ে যদি পিতা মাতার অবাধ্য হয়, বিশেষ করে বর্তমান জামানায় ছেলেরা খুবই মানে এমন অবস্থা, এমন অবাধ্য, বিশেষ করে বিয়ের ক্ষেত্রে, বিয়ে শাদীর ক্ষেত্রে দেখবেন যে মেয়ে বিয়ে করছে নিজের চয়েস করে, আমরা বলি পছন্দ করে বিয়ে, আসলে কি প্রেম করে বিয়ে, যেটা স্কুলে কলেজে কর্মস্থলে নিজেরা চয়েস করে বিয়ে করছে, কিংবা জানলায় জানলায় ওই যে ঘর কে সামনে খিড়কি মেয়ে, বুঝতেই পারছেন, তারপরে হয়ে গেল প্যার হয়ে গিয়া, তারপরে কোথাও দেখা হলো সেখানে মার্কেটে ফার্কেটে গিয়ে বাস প্যার হয়ে গেল, ভালোবাসা করে বিয়ে। সেই ক্ষেত্রে মা বাপ রাজি নয়, তবুও মেয়ে কি করে, মা বাপকে অসম্মত রেখেই ঘর থেকে বের হয়ে যায় রসিক নাগরের সাথে। অবশ্য মজাব মতে তাদের বিয়ে বৈধ, কিন্তু আমাদের সহি হাদিস মতে ওই বিয়ে বৈধ নয়, যে মেয়ের বিয়েতে তার বাবা রাজি নয় তার বিয়ে বৈধ নয়। আইয়ু মা ইমরাতিন নাকাহাত নাফসাহা ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিল, তিন তিনবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার নিকাহ, তার বিবাহ বাতিল। এটা হচ্ছে মেয়ের ক্ষেত্রে। ছেলের ক্ষেত্রে যদি মা বাপের অসম্মতি থাকা সত্ত্বেও বিয়ে করে, তার বিয়ে শুদ্ধ, কিন্তু এখানে সে মা বাপের অবাধ্য আচরণ করলো না করলো না, মা বাপকে অসন্তুষ্ট করলো না করলো না, করলো, এ তো গুনাহ হবেই। অথচ বলা হয়েছে বাপ হচ্ছে, মা বাপ হচ্ছে জান্নাতের প্রধান দরজা বা মধ্যম দরজা, সুতরাং তুমি যদি চাও সেটাকে ধ্বংস করো অথবা অবশিষ্ট রাখো। আল্লাহ আকবার। এই ব্যাপারে অনেক কথা আছে, মা বাপের কথা ছেলেরা শুনে না, অনেক সময় মানে পাত্তাই দেয় না। অনেক সময় আমাদের দেশে সাধারণত কথায় বলে চুতিয়া মানায়, মা বাপকে অন্ধকারে রেখে এমন এই কাজটা, এই কাজটা করিস না দেখবেন করছে আপনাকে জানাচ্ছে না, অথবা অনেক সময় মিথ্যা টিথ্যা বলে বাস তাকে চুতিয়া বানিয়ে রাখছে, অন্ধকারে রাখছে, অথচ ছেলে তলায় তলায় বহুদূর আগিয়ে গেছে। আল্লাহ মুস্তান। তো মা বাপের যদি অবাধ্য সন্তান হয় তাহলে তারও আমল কবুল হয় না। নম্বর দু তিন, দান করে যে দানের কথা গর্ব ভরে প্রচার করে বেড়ায়, খোঁটা দেয়, আমি দিয়েছি, আমি মাদ্রাসায় এই দিয়েছি, আমি মসজিদে এই দিয়েছি, আমি তোমাকে এই দিয়েছি, তোমাকে এই করেছি, ইত্যাদি ইত্যাদি দান করে খোঁটা দেয়। তো এইরকম যদি কেউ এহসানি এহসানি মানে প্রকাশ করে বা দান করে দান প্রচার করে বেড়ায় তারও আমল কবুল হয় না। নম্বর চার, তকদিরকে অস্বীকারী ব্যক্তি, তকদির অস্বীকার, তকদির মানে ইমানের একটা অঙ্গ, ইমানের অসুল মানে ইমানের একটা রুকুন, ক নম্বর রুকুন, ছ নম্বর রুকুন, ওয়াল ইমানু বিল কদরি বা কদরি খাইরিহি ওয়া শাররিহি, ওয়াল ইমানু বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। তাহলে বোঝা গেল যদি কেউ তকদিরকে অস্বীকার করে তো এমনি কাফের হয়ে যাবে, আর কাফের আমল কবুল হয় না। তবুও স্পষ্ট ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুল্লা ইয়াকবালুল্লাহু লাহুম সারফাম ওয়ালা আদলা, তিন ব্যক্তি এমন যার নিকট হতে আল্লাহ ফরজ নফল কিছুই গ্রহণ করেন না, করবেন না। নম্বর এক, আক, আক মানে হচ্ছে অবাধ্য সন্তান। নম্বর দুই, মান্নান, মান্নান মানে হচ্ছে যে ওই দান করে দান প্রচার করে বেড়ায়। আর মুকাজ্জিবুন বিল কাদার, যে তকদিরকে মিথ্যায়ন করে, মিথ্যা মনে করে, অস্বীকার করে, আরে তকদির ফকদির কিছু না, নিজের কপাল নিজেই গড়ো, দূর করো ওর সকল শ্রেণী, তকদির বলে কিছু না, নিজে যা করবে সেটাই। আবার অনেকে আছে সবাই বলে না নিজে করার কোনো উপায় নেই, তকদিরে যা আছে তাই হবে, সেটাই হবে, আমি ইচ্ছা করি চাই না করি, মানুষের কোনো এখতিয়ার ইচ্ছা নেই, তাহলে দুটোই হচ্ছে ভুল, তাই না? তাহলে সঠিকটা কোথায়, যে তকদিরও আছে আর বান্দা যেটা করে সেটাই তকদিরে লেখা আছে। ব্যাস, তাহলে এই পর্যন্ত কটা গেল, চারটা। পাঁচ নম্বর ব্যক্তি, যে ব্যক্তি কোন মুসলিমকে হত্যা করে এবং তাতে সে গর্ববোধ করে ও খুশি করে। এক তো হত্যা করলো, হত্যা করা মহাপাপ, তাই না? যে ব্যক্তি উমাইয়াতুল মুমিনার মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোন বিশ্বাসীকে হত্যা করে, কোন মুমিনকে হত্যা করে, তার শাস্তি জাহান্নাম। শুধু হত্যা করাই শাস্তি হচ্ছে জাহান্নাম। এখানে আল্লাহ তাআলা বলেছেন সেখানে সে চিরকাল থাকবে এবং আল্লাহ তার প্রতি রুষ্ট হবেন, তাকে অভিসম্পাত করবেন এবং তার জন্য মহা শাস্তি প্রস্তুত করে রাখবেন। মানুষ খুন করা, মুসলমান বা মুমিন খুন করা, এখানে একটা কথা বলা হয়েছে জাহান্নামে সে চিরকাল থাকবে, কিন্তু কেউ যদি মানুষ খুন করে সে কি জাহান্নামে চিরস্থায়ী হবে? এখানে কোরআনে বলছে তাই, কিন্তু অন্য আয়াত বা অন্য হাদিস অনুসারে বোঝা যায় যদি সে তৌহিদবাদী হয় তাহলে তার শাস্তি ভোগার পর একদিন না একদিন তৌহিদের গুণে কোথায় যাবে, যেহেতু তার ভিতরে কি আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, একদিন না একদিন বেহেশতে যাবে, কিন্তু সে জাহান্নামে ভুগবে। আর এই ব্যক্তি, যে ব্যক্তি মুসলিম হত্যা করে তারপরে আবার গর্ব করে, অনেক খুন করে, অনেকে খুন করে লজ্জিত অনুতপ্ত হয় কিন্তু তা না হয়ে গর্বিত হয়, অন্যের কাছে তা নিয়ে গর্ব করে বেলায়, এমন ব্যক্তির আমল পণ্ড হয়ে যায়। কেমন গর্ব করে, আরে আমাকে কি মনে করে জানিস তো, আমি, হ্যাঁ আমার কাছে, আমার কাছে মাল থাকে সবসময়, আমি সবসময় আমি এই করতে পারি, আমি আমি করেছি এইভাবে। মানুষ খুন করে সে আবার গর্ব করে, তার আমল পণ্ড। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাতালা মুমিনান ফাতাবা বিকাতলিহি লাম ইয়াকবালিল্লাহু মিনহু সারফাম ওয়ালা আদলা, যে ব্যক্তি কোন মুমিনকে হত্যা করে তা নিয়ে আনন্দ উপভোগ করবে, সে ব্যক্তির নফল ফরজ কোন ইবাদতই আল্লাহ তাআলা কবুল করবেন না। আবু দাউদের হাদিস এটা। ব্যাস, ছ নম্বর, খুনের বদলে, খুনের বদলা নিতে যে ব্যক্তি শাসককে বাধা দেয়, তার মানে কেসাস যাকে বলে, কেসাস মানে এটাকে যে আইন আছে কেসাসের আইন, কেসাসের আইন ইসলামী আইন হচ্ছে যে খুন করবে তার বদলে তাকে খুন করা হবে, যদি যাকে খুন করা হয়েছে তার ওয়ারেসরা রাজি হয় না হয়, তারা যদি রাজি হয় পণ নেব, পণবন্দি নেব, কি বলো এটাকে দণ্ড নেব, কি বলো এটাকে দিয়াত নেব আর কি, দিয়াত নেব বা জরিমানা নেব, যদি রাজি হয় তো ভালো কথা, রাজি না হয় যে না আমার বাপকে খুন করেছে আমার তা ছাড়বো না, তাহলে কি হবে তাকে খুনের বদলে খুন করতে হবে, খুন করা হবে। এখন যদি কোনো ব্যক্তি এসে বলে যে না প্রশাসনকে এসে এমন ভাবে চাপ দিল, কোনো কোনো মানুষের চাপ দেওয়ার ক্ষমতা আছে, চাপ দিয়ে প্রশাসনকে এই আইন প্রয়োগ করতে কি করে বাধা দেয়, তাহলে বুঝতেই পারছেন অনেক মানুষ আছে যারা নিজেদের প্রভাবশালিতা ও পদমর্যাদার বলে আল্লাহর দণ্ডবিধি কায়েম করতে বাধা সৃষ্টি করে, সেক্ষেত্রে তার অপরাধ সামান্য নয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন ওমান কাতালা ওমান কুতিলা আমদান ফাকাওয়াদুন বেদিয়া, ফমান হালা বাইনাহু ওয়া বাইনাহু ফালাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন লা ইয়াকবালু মিনহু সারফুন ওয়ালা আদল। যে ব্যক্তি ইচ্ছাকৃত খুনি দ্বারা খুন হবে সেই খুনিকে খুনের বদলে খুন করা হবে, অতঃপর সে ব্যক্তি যদি খুনি ও দণ্ডের মাঝে বাধা হয়ে দাঁড়ায়, কোন ব্যক্তি যদি বা যে ব্যক্তি খুনি এবং দণ্ডের মাঝে বাধা হয়ে দাঁড়াবে তার উপর আল্লাহ ফেরেশতা ও সকল মানুষের অভিশাপ, তার নফল ফরজ কোন ইবাদতই কবুল করা হবে না, এটা আবু দাউদের হাদিস। এটা কোথায় বলে রাখি, খুনের বদলে খুন কে করবে, এটা ভেবেন না যে আমার বাপকে রশিদ মিয়া খুন করেছে আমার আমার এখতিয়ার আছে আমি তাকে খুন করবো না, তাই নাকি না, আমি সরকারকে জানালে সরকার মুসলিম সরকার সেই ব্যক্তিকে খুনের বদলে খুন করবে, ব্যক্তিগতভাবে আমি নই, এই কথাটা যেন মনে থাকে। নম্বর সাত, পরের বাপকে যে নিজের বাপ বলে দাবি করে, হ্যাঁ বাদশা নামদার শ্বশুর আব্বাকে আব্বা বলা যাবে, শ্বশুরকে শাশুড়ি মাকে মা বলা যাবে, পালক বাপকে কি বাপ বলা যাবে, পালক প্রথা তো ইসলামেই নেই, ইসলামে পালক প্রথা দত্তক প্রথাই নেই, ও তো বাপ বলা যাবে না, বাপ হবেও না মুখে বাপ বললে, আর একটা ধর্মের বাপ, আজকাল দেখছেন ফেসবুকে হোয়াটসঅ্যাপে সব ধর্মের বোন তারা ভাই বোন পাতাচ্ছে, ভাই বোন মানে আপন ভাই হয়ে গেল বোন হয়ে গেল, তারপর চলতে চলতে এক সময় দেখা যাচ্ছে বিয়ের প্রস্তাব, হাই হাই হাই বোন কোথায় গেল, বোন বোন এখন এবার বউ হবে, বোন এখন বউ হয়ে যাবে, তাহলে এইসব বোন হওয়ার কোন দাম আছে? ভাই যদি মুখে বললে কোন কেউ মা হয়ে যায়, মুখে বলাতে যদি কেউ দাবি করাতে বোন হয়ে যায়, তাহলে মুখে দাবিতে বউ হয়ে যাবে, তাই না? তো এটা তো নয়, যেটা যে কারণে মা হয়, দুধ পান করলে মা হয়, জন্ম দিলে মা হয়, তো সেই কারণে মা হতে হবে, আমাদের মূল মোমিনিন আছেন তারা তো মা, তাই না? কিন্তু যাকে তাকে মা বললেই মা হয়ে যায় না, তার সঙ্গে পর্দা উঠে যাবে তা নয়, তার সঙ্গে সফর করা জায়েজ হবে তা না। এখন প্রশ্ন হলো যে শ্বশুরকে আব্বা বলা যাবে কি, শাশুড়িকে মা বলা যাবে কি, সমস্যা নেই। এখানে হাদিসে যেটা আছে, যেটা বলতে চাচ্ছি যে পরের বাপকে নিজের বাপ বলে দাবি করে, তার মানে নিজের বাপকে অস্বীকার করে বলে যে আমার বাপ আসলে অমুক, আর তার মানে নিজের মাকে কি বানায়, ব্যভিচারিণী বানায়, বুঝতে পারছেন? এতগুলো কথা আছে, শুধু পরের বাপকে বাপ বললো, কাউকে বাপ বলে দিলাম, বাস আমি আমার জন্য জাহান্নাম হারাম, এটা হচ্ছে কি বলে জান্নাত হারাম, আমার জন্য কুফরি হয়ে গেল, তা না, বরং বাপ বলে দাবি করে, নিজের বাপকে অস্বীকার করে পরের বাপকে বাপ বলে দাবি করে, এমন লোক সে জাহিলি যুগে ছিল, তখন ছিল, এখনো যদি কেউ থাকে তাহলে তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে, আর তার সে কি হবে, তার সে এটা ছোট কুফরি হবে, তার কোনো আমল কবুল হবে না। বোঝা গেল যে সম্মানের খাতিরে, এক হচ্ছে সম্মান, যেমন আমরা বলি মানুষের আদি পিতাকে আদম আলাইহিসসালাম, সর্ব মানুষ জাতির পিতাকে আদম আলাইহিসসালাম, আবুল আম্বিয়া নবীদের পিতাকে ইব্রাহিম আলাইহিসসালাম, মুসলিম জাতির পিতা মিল্লাতু আবিকুম ইব্রাহিম, মুসলিম জাতির পিতা সম্মানের পিতা, কারো কারো বংশের পিতা আরবের বংশের পিতা হচ্ছেন ইব্রাহিম, তেমনি মুসলিম জাতির সম্মান আবিকুম যখন বলা হয়েছে সমস্ত মুসলমান সম্মানের পিতা, তো কিছু কিছু আছে কিছু মুসলমানের বংশীয় পিতা, কিছু মানুষ মুসলমানের সম্মানের পিতা, তো সেখানে মুসলিম জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম, তেমনি প্রত্যেক দেশের জাতির পিতা আছে। বাংলাদেশী জাতির পিতাকে, ভারতীয় জাতির পিতাকে, তেমনি এক এক দেশের এক এক রকম জাতির পিতা আছে। এই পিতা বলাতে কোনো সমস্যা আছে না? এরকম এই পিতা বলাতে কোনো সমস্যা নেই। শ্বশুর আব্বাকে আব্বা বলবেন, সমস্যা নেই। শাশুড়িকে মা বলবেন, সমস্যা নেই। বুঝতে পারছেন? এগুলো নয় যে যে যদি কাউকে সম্মানের খাতিরে পিতা বলা হয় তাহলে তাতে কোনো সমস্যা নেই। নম্বর আট হচ্ছে, যে ব্যক্তি মদিনায় কোনো বিদাত কাজ করে, মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে হিজরত করে এসেছেন সেখানে যদি বিদাত কাজ করে, অথবা কোনো বিদাতিকে আশ্রয় দেয়, অথবা কোনো দুষ্কর্ম করে বা দুষ্কৃতিকে আশ্রয় দেয়। অনেকে আছে নিজে বিদাত করে না, কিন্তু একজন বিদাতিকে ঘরে এসে তাকে জায়গা দিয়েছে, তাকে সহযোগিতা করছে, ইত্যাদি ইত্যাদি, তারও আমল কবুল হবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, আল মাদিনাতু হারামুন মা বাইনা আইরিন ইলা সাওর ফামান আহদাসা ফিহা হাদাসান আও আওয়া মুহদিসান ফালাইহি লানাতুল্লাহি ওয়াল মালায়েকাতি ওয়ান নাসি আজমাইন লা ইয়াকবারুল্লাহু মিনহু ইয়াউমাল কিয়ামাতি সারফান ওয়ালা আদলা। এখানে আইর থেকে সাওর পর্যন্ত দুটো পাহাড়ের নাম, মদিনার হারাম সীমা। যারা মদিনা গেছেন তারা জানবেন কোথেকে কোথায় হারাম লেখা আছে বোর্ডে। এখানে সে যে ব্যক্তি ধর্মীয় বিষয়ে অভিনব কিছু বিদাত রচনা করবে বা বিদাতিকে আশ্রয় দেবে, তার উপর আল্লাহ, ফেরেশতা দল এবং সকল মানুষের অভিশাপ। কিয়ামতের দিন আল্লাহ তার কোন ফরজ ও নফল ইবাদত কবুল করবেন না। সমস্ত মুসলিমদের প্রতিশ্রুতি ও নিরাপত্তা দানের মর্যাদা এক। তাদের কোন নিম্ন শ্রেণীর মুসলিম কাউকে আশ্রয় প্রদানের কাজ করতে পারে। সুতরাং যে ব্যক্তি মুসলিমের ওই কাজকে বানচাল করে, তার উপর আল্লাহ, ফেরেশতা ও সকল মানুষের লানত। কিয়ামতের দিনে আল্লাহ তার কোন ফরজ ও নফল ইবাদত কবুল করবেন না। যে ব্যক্তি প্রকৃত বাপ ছাড়া, কোন প্রকৃত বাপ ছাড়া, নিজের বাপ ছাড়া, মানে দা ইলা গায়রে আবিহি আও ইনতামা ইলা গায়রে মাওয়ালি ফালাইহি লানাতুল্লাহ ওয়াল মালায়েকাতু ওয়ান নাসি আজমাইন লা ইয়াকবারুল্লাহু মিনহু ইয়াউমাল কিয়ামাতি সারফা ওয়ালা আদলা। তার মানে বাপ ছাড়া অন্যকে বাপ দাবি করে, কিংবা প্রকৃত মনিব ছাড়া অন্য মনিবের সাথে সম্বন্ধ জোড়ে, এটা হচ্ছে কৃতদাসের ক্ষেত্রে। তার উপর আল্লাহ, ফেরেশতা, সমস্ত মানুষের অভিশাপ। কেয়ামতের দিন আল্লাহ তার কোন ফরজ ও নফল ইবাদত কবুল করবেন না। এরা বুখারী মুসলিমের হাদিস। নয় নম্বর হচ্ছে, মদিনাবাসীকে সন্তুষ্টকারী, মদিনাবাসীকে সন্তুষ্টকারী। ওখানে বুঝলেন দুষ্কৃতিকারী বা দুষ্কৃতকারীকে বা দুষ্কৃতিকে আশ্রয় দেওয়া। এখানে বলছে মদিনাবাসীকে সন্তুষ্টকারী। সন্তুষ্টকারী মানে যে বোম ফাটিয়ে ভয় দেখায়, বিশেষভাবে সন্ত্রাস সৃষ্টি করে মদিনাতে এসে, মদিনার লোককে কি করে, সন্ত্রস্ত করে, ভয়ে ভীত করে। তাহলে মদিনা নবী বইয়ার ভিতরে যে ব্যক্তি সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়ে মদিনাবাসীকে ভীত সন্ত্রস্ত করে, আপনারা সন্ত্রস্ত করার ইতিহাস জানেন যারা এখানে পুরনো মানুষ আছেন। আপনারা দেখবেন যে একবার আমি হজ করতে গেছি, হজের সময় আমরা হারামের ভিতরে ছিলাম। আমি তখন হারামের ভিতরে হঠাৎ করে বিশাল একটা শব্দ হলো, তারপরে বুঝতে পারলাম না, পরে জানতে পারলাম যে হারামের পিছে, এখন বর্তমানে যেখানে ওই যে কাসরে মালাকি আছে না, যেখানে রাজা বাদশাহদের হারামের পাশে যে পাহাড়ের উপরে যে রুম ঘর আছে, দেখেছেন? ওখানে হচ্ছে রাজকীয় ঘর। তো সেখানে তার নিচে আগে বাথরুম ছিল, দেখেছেন মনির ভাই? ওরই নিচে, ওই ঘরগুলোর নিচেই পাহাড়ের ভিতরে কি ছিল? বাথরুম ছিল, এবারে হারামের কাছেই। তো সেই বাথরুমের ভিতরে বোম ফাটিয়েছিল কারা, তারা আপনারা জানেন কারা? ওই প্রায় বছর বছর ওরাই সর্বনাশটা করে। কখনো বিষ মাখিয়ে পানিতে, বিষ জমজমের পানিতে বিষ মাখিয়ে দিল, কত লোক মারা গেল, তারপর বোম ফাটালো, এইসব আপনারা জানেন। এগুলো এগুলো কি সন্ত্রাস সৃষ্টি করা, শুধু এই দেশের মানে যে সরকার সে সরকার অযোগ্য ইত্যাদি প্রমাণ করার জন্য যারা করছে। এখনো পর্যন্ত সৌদি আরবের বিরুদ্ধে বহু কাজ, বহু কথা বলে যাচ্ছে, আপনারা দেখছেন ফেসবুকে টেসবুকে, তারাই এটা করেছিল। তো এই সন্ত্রস্ত করা মানুষকে, মানুষ তো ছোটাছুটি শুরু করে দিয়েছিল ভয়, হারামের ভিতরে, যে হারাম মানে কি নিষিদ্ধ, এখানে ঝগড়া বিবাদ মানে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ, সেখানে এসব এইসব কর্মকাণ্ড চালাচ্ছে, আল্লাহুল মুস্তাআন। আর তখনই চালাতে পারবে যখন মানুষ কাফের মনে করবে। একটা মুসলিম দেখবেন একটা মুসলিমকে হত্যা করছে, সন্ত্রাসীগুলো একজন মুসলিমকে হত্যা করছে, তারা কি মুসলিম জেনে হত্যা করছে? না, তারা আগে কাফের জানছে তবে হত্যা করছে। এই হচ্ছে সমস্যা। সুতরাং মদিনায় যদি মদিনাবাসীকে কেউ সন্তুষ্ট করে, তার অপরাধ বড় কঠিন। যে ব্যক্তির কোন, সে ব্যক্তির কোন আমল মহান আল্লাহ দরবারে গৃহীত হবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা মান যালামা আহলাল মাদিনাতি ওয়া আখাফাহুম ফা আখিফহুম وعليه لعنة الله والملائكة والناس أجمعين لا يقبل الله منه صرفا ولا عدلا তার মানে হে আল্লাহ যে ব্যক্তি মদিনাবাসীদের প্রতি অত্যাচার করে এবং তাদের সন্তুষ্ট করে তুমি তাকে সন্তুষ্ট করো আর তার উপর আল্লাহ ফেরেশতা মণ্ডলী এবং সমগ্র মানব মণ্ডলীর অভিশাপ আল্লাহ নবীর বদদোয়া হয়ে গেল তাই না যে সন্তুষ্ট করবে আল্লাহ তুমি তাকে সন্তুষ্ট করো তার নিকট থেকে নফল ফরজ কোন ইবাদতই আল্লাহ তাআলা কবুল করবেন না নম্বর দশ যে ব্যক্তি মুসলিমদের সাথে বিশ্বাসঘাতকতা করে মুসলিমদের সাথে বিশ্বাসঘাতকতা করা মানে তাদের সঙ্গে চুক্তি করেছিল তাদের সঙ্গে কিছু ওয়াদা দিয়েছিল তাদের সঙ্গে কিছু বলেছিল ইত্যাদি কিন্তু সেই বিশ্বাসঘাতকতা করলো আমানতে খেয়ানত করলো বিশ্বাসঘাতকতা করলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন জিম্মাতুল মুসলিমিনা ওয়াহিদা ইয়াসআ বিহা আদনাহুম ফামান আহফারা মুসলিমান ফালাইহি লানাতুল্লাহি ওয়াল মালায়েকাতি ওয়ান নাসি আজমাইন লা ইয়াকবালুল্লাহু মিনহু ইয়াউমাল কিয়ামাতি সারফান ওয়ালা আদলা পূর্বে হাদিসের উল্লেখ হয়েছে সমস্ত মুসলিমদের প্রতিশ্রুতি ও নিরাপত্তা দানের মর্যাদা এক তাদের কোন নিম্ন শ্রেণীর মুসলিম কাউকে আশ্রয় প্রদানের কাজ করতে পারে সুতরাং যে ব্যক্তি মুসলিমের ওই কাজকে বানচাল করে তার উপর আল্লাহ ফেরেশতা ও সকল মানুষের লানত কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার কোন ফরজ ও নফল ইবাদত কবুল করবেন না উপযুক্ত ব্যক্তিবর্গে কোন ফরজ ও নফল নামাজ ইবাদত অথবা তৌবা ও মুক্তিপণ একটা সারফাম আর আদলান একটা মানেতে বলা হয়েছে তৌবা অথবা মুক্তিপণ কিয়ামতে আল্লাহ তাআলা কবুল করবেন না নম্বর ১১ এমন লোক যে কোন গণকের কাছে ভাগ্য ভবিষ্যৎ জানার আশায় গণককে ইলমে গায়েবের মালিক মনে করে হাত দেখায় এটা তো এমনিতে মানুষ কাফের হয়ে যাবে তাই না কেউ যদি মনে করে যে এই লোকটা গায়েবের খবর জানে এ হাত দেখলে আমার ভবিষ্যৎ বলতে পারে এমনিতে কাফের হয়ে যাবে তাই না যদি কেউ শুধু পরীক্ষার জন্য খালি জিজ্ঞাসা করে তার কি হবে শাস্তি ৪০ দিন নামাজ কবুল হবে না আল্লাহ আকবার ৪০ দিন নামাজ কবুল হবে না আর সে যা বলে তা যদি বিশ্বাস করে তো গেল একবারে কাফের হয়ে যাবে ফাকাদ কাফারা আলা ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ব্যক্তির কেবল গণকের কাছে যাওয়ার কারণে ৪০ দিন বা ২০০ ওয়াক্তের নামাজ কবুল বরবাদ হয়ে যায় নামাজ কবুল হয় না তার উপর গণক যা বলে তা বিশ্বাস করলে তো আরো অন্য কথা বিশ্বাস করলে তো মূলেই কাফের পরিণত হয়ে যায় তার কাফের নামাজ রোজা অবশ্যই মকবুল না মহানবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মান আতা আরাফান ফাসআলাহু আন শাই লাম তুকবাল লাহু সালাতু আরবাঈনা লাইলা যে ব্যক্তি গণকের নিকট এসে কোনো গায়বি বিষয়ে প্রশ্ন করে তার ৪০ দিনের নামাজ কবুল হয় না মুসলিম শরীফের হাদিস আর একটা হাদিসে আছে মান আতা কাহিনান ওয়া আরাফান ফাসাদদাকাহু বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদ যে ব্যক্তি কোনো গণক বা জ্যোতিষীর নিকট উপস্থিত হয়ে সে যা বলে তা বিশ্বাস বা সত্য মনে করে বিশ্বাস করে সে ব্যক্তি মুহাম্মদ সাল্লামের উপর অবতীর্ণ কোরআনের প্রতি কুফরি করে একই অবস্থা হতে পারে সেই ব্যক্তির যে স্ত্রীর পায়খানা দ্বারে অথবা তার মাসিক অবস্থায় জনিপথে সহবাস করাকে হালাল জ্ঞান করে সহবাস করে একজন কেউ আছে হয়তো হারাম জানে কিন্তু করে ফেলল সেটা আলাদা কথা কিন্তু হালাল জেনে যদি কেউ করে তো সে কি হয়ে যাবে কাফের হয়ে যাবে কারণ কোরআন বলছে এটা করো না তুমি আপনি হালাল কোরআন বলছে হারাম আপনি বলছেন হালাল কেউ যদি সুদকে হালাল বলে তো এমনি কাফের হয়ে যাবে তাই না যেটা হালাল যেটা হারাম যে হালাল জিনিসকে হারাম মনে করলে আপনি কাফের হয়ে যাবেন আর হারাম জিনিসকে হালাল জিনিসকে হারাম বললে আপনি কাফের হয়ে যাবেন কেউ যদি এসে বলে যে পানি খাওয়া হারাম তাহলে কি হবে সে কাফের হয়ে যাবে আর যদি কেউ এসে বলে মদ খাওয়া হালাল তাহলে সেও কাফের হয়ে যাবে এখানে বিশেষ করে বিশেষ একটা হাদিসে বলা হয়েছে মান আতা হাইদান আও ইমরাআতান ফি দুবুরিহা যে ব্যক্তি মাসিক অবস্থায় স্ত্রী সহবাস করে অন্য মেয়ে না অন্য মেয়ে তো ব্যভিচারী আলাদা কথা হলো কিন্তু নিজের স্ত্রী কিন্তু তার মাসিক আছে মাসিক অবস্থায় সহবাস হারাম তাই না কোরআনে আল্লাহ তাআলা হারাম করেছেন এটা যে যখন ইয়াসালুনা কানাল মাহিদ কুল হুয়া আযান তো ওখানে আল্লাহ বলছেন যে সেই সময়ে তোমরা স্ত্রীর কাছে যেও না স্ত্রীর কাছে যেও না মানে যে তার কাছে যাওয়াই যাবে না তাকে স্পর্শ করা যাবে না তা নয় বরং সহবাস যেটা সেই সহবাস করা যাবে না জনিপথে সহবাস করা যাবে না আর স্ত্রীর পায়খানাদারে পায়খানাদারে কি সঙ্গম করা যাবে বর্তমানে তো ইউটিউবে মাশাআল্লাহ কি বলবো মাশাআল্লাহ বলা ভুল এইসব ক্ষেত্রে তবুও কি আর বলবো মানুষ জানতে বাকি নেই সবাই জানে যে কিভাবে কি চলছে সারা বিশ্বে যেখানে নোংরামি চলছে সেখানে কত নোংরামি চলছে সমকামিতা সমকাম সমকাম সম্পর্কে দেশে জানেন দেখছেন বিয়ে হচ্ছে মেয়েতে মেয়েতে বিয়ে করছে ছেলেতে ছেলেতে বিয়ে করছে তো তারা কি করে সহবাস কোথায় করে বুঝতে পারছেন পায়খানাদার যদি নিজের স্ত্রী হয় তবুও তার পায়খানাদারে সহবাস করা যাবে না, হারাম। যদি কেউ করে হালাল জেনে করে, যেটা হারাম সেটা হালাল জেনে করে, তাহলে তার কোন আমল কবুল হবে না, যেহেতু সে কাফের হয়ে যাবে হালাল জানলে। আর একটা কথা বলা হয়েছে, কোন গণকের নিকট আসে এবং সে যা বলে তা বিশ্বাস করে, সে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর যা কিছু অবতীর্ণ করা হয়েছে তার সাথে সম্পর্কহীন হয়ে যায়, যেহেতু কোরআনে এ সকল কর্মকাণ্ডকে হারাম ঘোষণা করা হয়েছে, অথচ জেনে শুনে সে তার বিরোধিতা করে, আর বুঝতেই পাচ্ছেন যে সে কাফের হয়ে যাবে বা তার আমল কবুল হবে না। ১২ নম্বর হচ্ছে মদ্যপায়ী মাতাল, যে ব্যক্তি মদ পান করে তারও আমল কবুল হয় না। মদ্যপান একটি দুশ্চরিত্রবান লোকের অভ্যেস, এতে যে অভ্যেসী সে আসলে মূর্তি পূজারীর সমতুল্য। মুমিন থাকা অবস্থায় কেউ মদ্যপান করতে পারে না, আর কেউ পান করলে তার নামাজ কবুল হয় না। কদিন কবুল হয় না, কদিন কবুল হয় না, মানে শারিবাল খামরা লামি আকবর ইল্লাহু লাহু সালাত আরবাইনা সাবাহান, একবার যদি কেউ মদ পান করে তো ৪০ দিন তার নামাজ কবুল হবে না একবার। তারপরে যদি সে তওবা করে তবে আল্লাহ তার তওবা গ্রহণ করে নেবেন, অন্যথা যদি সে পুনরায় পান করে তাহলে অনুরূপ তার ৪০ দিনের নামাজ কবুল হবে না। যদি এরপরও সে তওবা করে তবে তার আল্লাহ কবুল করে নেবেন, অন্যথা যদি সে তৃতীয়বার মদ পান করে তাহলে অনুরূপ তার ৪০ দিনের নামাজ কবুল হবে না, কিন্তু এরপরও যদি সে তওবা করে তবে আল্লাহ তার তওবা কবুল করে নেবেন, অন্যথা যদি সে চতুর্থবার তা পান করে তাহলে অনুরূপ তার ৪০ দিনের নামাজ কবুল হবে না, কিন্তু এরপরে সে যদি তওবা করে তবে আল্লাহ তার তওবা কবুল করেন না, তিনি তার প্রতি ক্রোধান্বিত হন এবং পরকালে তাকে খাবাল নদী থেকে, খাবাল নদীর যে পানি পানীয় তা পান করাবেন। ইবনে উমারকে জিজ্ঞাসা করা হলো আবু আব্দুর রহমান খাবাল নদী কি, তিনি বললেন তা হল জাহান্নামীদের, জাহান্নামবাসীদের পুঁজ দ্বারা প্রবাহিত জাহান্নামের এক নদী। তা সেই নদীর পানীয় কি বুঝলেন, পানি না, সেগুলো হচ্ছে পুঁজ, জাহান্নামীদের যে পুঁজ বেরিয়ে যাবে, আল্লাহু আকবার, সেই নদী থেকে সেই পানীয় তাদেরকে পান করতে দেওয়া হবে। ১৩ নম্বর হচ্ছে পলাতক দাস কৃতদাস, পলাতক কৃতদাস আর এমন স্ত্রী যার স্বামী তার উপর রাগ করে আছে। বুঝতে পারলেন, স্ত্রী স্বামীকে সর্বদা খোশ রাখবে, তার ভালো কথা ও কাজে আনুগত্য করবে, তার সব কথা মেনে চলবে, যৌন সুখ দিয়ে তার সর্বদা তৃপ্ত রাখবে, তাকে সর্বদা তৃপ্ত রাখবে, কোন বিষয়ে রাগ হলে তা সত্বর মিটিয়ে নেওয়ার চেষ্টা করবে, সবকিছুতে তাকে সন্তুষ্ট রাখবে, এটাই হলো স্ত্রীর ধর্ম, তাই না? মহানবী সাল্লাল্লাহু আলাইহি বলেন তোমাদের সেই স্ত্রীরাও জান্নাতি হবে যে স্ত্রী অধিক প্রণয়িনী, সন্তান দাত্রী, বারবার ভুল করে বারবার স্বামীর নিকট আত্মসমর্পণকারিনী, যার স্বামী রাগ করলে সে তার নিকট এসে তার হাতে হাত রেখে বলে আপনি রাজি বা ঠান্ডা না হওয়া পর্যন্ত আমি ঘুমাবো না। কিন্তু আল্লাহর অনুষ্ঠান বর্তমান স্ত্রীদের ব্যাপার বোঝে, আমি পুরুষের সমান কেন, ওরা আমার রাগ মেটাক, আমি কেন ওর রাগ মেটাবো, সারা সারা দিন দিন দিনের পর দিন রাতের পর রাত কেটে যাবে তবু আপনার রাগ মেটাবে না, আমি ছোট কেন হব, তাই না? আমি কি দায় পড়েছি নাকি? তো এইভাবে স্বামীর রাগ মেটাবার চেষ্টা করে না, অনেক সময় স্বামীকেই রাগ মেটাতে হয় যেহেতু তার প্রয়োজন পড়ে, আর স্ত্রীর প্রয়োজন কম পড়ে বলে সে তাকে পাত্তাই দেয় না। বুঝতে পারছেন? অথচ যে ভালো স্ত্রী, যে মুসলিমা স্ত্রী, সে স্বামীর সন্তুষ্টি কায় মানে অনুসন্ধান করে সব সময়, যেমন সন্তান মা বাপের সন্তুষ্ট, মা বাপকে সন্তুষ্ট রাখবে, সন্তুষ্টি কামনা করবে, তেমনি স্ত্রীও স্বামীর সন্তুষ্টি কামনা করবে। কিন্তু এমন বহু মহিলা আছে যারা তাদের স্বামীর খেয়ে পড়েও এমন রাগ রসকে পরোয়া করে না, নারী স্বাধীনতার পক্ষপাতিনী, স্বামীর সংসারে পরম স্বাধীনতা সুখ ভোগ করতে গিয়ে স্বামীকে নারাজ রাখে, ফলে বিশ্ব স্বামীও নারাজ হন, বিশ্ব স্বামীকে আল্লাহ তাআলা নারাজ হন, এবং সেই স্ত্রী শয্যা সঙ্গী স্বামীকে খোশ করার আগে নামাজ পড়লেও সে নামাজে তিনি খোশ হন না, কারণ হুকুকুল ইবাদ আদায় না করা পর্যন্ত মহান আল্লাহ বান্দার তওবাতে সন্তুষ্ট হন না, যার প্রতি অন্যায় করা হয় তার নিকট আগে ক্ষমা পেলে তবেই মহান আল্লাহ ক্ষমা করেন, নচেত না। অতএব বিশেষ করে রাগটা কিসের, যে বিছানার দিকে ডাকে অথচ সে আসে না, তাকে মানে মিলনের জন্য ডাকা হয় অথচ সে আসে না। অথচ হাদিসে বলা হয়েছে যদিও তুমি চুলোর উপরে থাকো, রুটি পুড়ে যাবে, তবুও তুমি তার ডাকে, তার আহ্বানে সাড়া দাও, কিন্তু আহ্বানে সাড়া দিল না, এর ফলে সে কি করলো, রাগান্বিত অবস্থা রাত্রি যাপন করলো। তো সকাল পর্যন্ত ফেরেশতারা কি করেন, অভিশাপ দিতে থাকেন, কিন্তু আল্লাহুল মুস্তাআন আজকালকার মেয়েদেরকে বলে আধুনিকতা, আধুনিকা মালবিকারা এটা বুঝবে না, তারা বলবে এসব পুরনো কথা, কিন্তু বুঝবে তখন যখন কবরে যাবে, তখন বুঝবে যে হ্যাঁ কথার দাম কি। আর একটা কথা বলে শেষ করে দেবো, ১৫ নম্বর, এমন লোক যে কারো বিনা অনুমতি ও আদেশে কারো জানাজা পড়ায় বা ইমামতি করে, জানাজা পড়ায় বা ইমামতি করে, এমন লোক যে ইমাম যার ইমামতি অধিকাংশ মুক্তাদিরা পছন্দ করে না, ইমাম হয়েছে অথচ অধিকাংশ মুক্তাদি তাকে পছন্দ করে না ন্যায়ভাবে, কিন্তু অন্যায়ভাবে না, ন্যায়সঙ্গত ভাবে তাকে পছন্দ করে না, তার চরিত্রের কোনো সমস্যা আছে, তার কেরাতে কোনো সমস্যা আছে, তার নামাজ পড়ানোতে কোনো ত্রুটি আছে, তার জন্য পছন্দ করে না, অথচ সে জোর করে ইমামতি করে। বিশেষ করে সরকারি ইমাম হলে তো বুঝতেই পারছেন, ছাড়াবার উপায় নেই, এমনি তো নিজেদের হলে পরে জবাব দেওয়া যায়, আবার দলাদলি হলে মুশকিল, তো এই ক্ষেত্রে বুঝতেই পাচ্ছেন যে পছন্দ করে না, তার পেছনে নামাজ পড়তে তাদের রুচি হয় না। ইমামতিতে ভুল আচরণ অথবা চরিত্রগত কোনো কারণে অধিকাংশ লোকে তাকে ইমামতি করতে দিতে চায় না, এমন ইমামের নামাজ তার কান অতিক্রম করে না, মাথার উপরে যায় না, আকাশের দিকে ওঠে না, সাত আসমান পার হয়ে আল্লাহর দরবারে কবুল হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসাতুন লা তুজাউজু সালাতুহুম রুসাহুম, তিন ব্যক্তি এমন আছে যাদের নামাজ তাদের এই কান মুতো পার হয় না, তাদের মাথার উপরে যায় না, তোমার নামাজ ওই নামাজই থেকে যায়, ওই নামাজের ভেতরেই নামাজ থেকে যায়, আকাশের দিকে ওঠে না, তার মানে আমল কবুল হয় কোথায় যায়, ও ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়িব, আকাশের দিকে ওঠে, আকাশের দিকে আমল নিয়ে যাওয়া হয়, ফেরেশতা হাজির হয়ে সাক্ষী হয়ে আমল তুলে নিয়ে যান, তার আমল তোলা হয় না। তিন তিন ব্যক্তিকে আল আব্দুল আবেক, পালিয়ে যাওয়া কীতদাস, কীতদাস মানেই হচ্ছে যে আপনি কিনে নিয়েছেন যাকে, সে যদি ছিল সে আপনার মালিকানায় থাকবে, সে পালাতে পারবে না। আর নম্বর দুই হচ্ছে মারআতু তাবিতু ওয়া যাওজুহা আলাইহা সাখিত, মহিলা রাত্রি যাপন করছে অথচ স্বামী তার উপরে রাগান্বিত আছে, ওয়া ইমামুন আম্মা কওমান ওয়া হুম লাহু কারিহুন, আর এমন ইমাম যে কোনো মানে জামাতের ইমামতি করছে অথচ তারা তাকে ঘৃণা করে। অনেকে প্রশ্ন করে ইমাম সাহেবের জন্য কোন চৈত্রিক দোষ পেয়েছে, তো মনে করুন অনেকে বলে দাড়ি নেই এমন ইমামের পেছনে নামাজ হবে না, হবে না, কেউ বলে যে সিগারেট খায় তার পেছনে নামাজ হবে না, কেউ বলে জর্দা খায়, অবশ্য অনেকে জর্দা, আমি একটা কথা বলতে ভুলে গেছি যে যদি কেউ মদ খায় তো চল্লিশ দিন নামাজ কবুল হবে না, তো যদি কেউ জর্দা খায় তার কি চল্লিশ দিন নামাজ কবুল হবে না, না, মদ আর জর্দা বিড়ি সিগারেট এক না, অতএব মদের ব্যাপারে হাদিস এসেছে, মদের ব্যাপারে বলতে হবে, সেটাকে জর্দা বিড়ির সাথে লাগাবেন সেটা কিন্তু ঠিক না, সেটা ঠিক না, বরং ওটা আলাদা জিনিস, আলাদা জিনিস, হারাম হারাম ঠিক আছে, কিন্তু চল্লিশ দিনে নামাজ কবুল হবে না জর্দা খেলে, এটা কিন্তু ঠিক না। মোট কথা হচ্ছে যদি ইমামকে আপনার অপছন্দ হয় তাকে ইমাম করবেন না, যদি কেউ মানে কাবিরা গুনাহ করে তাকে ইমাম বানাবেন না, কিন্তু যদি কাবিরা গুনাহগার ইমাম যদি ইমাম পড়ে তা ইমাম নামাজ পড়ে তার নামাজ হবে না, হবে না, পেছনে মুক্তাদিদের নামাজ হয়ে যাবে, তাকে ইমাম বানাবেন না, আলাদা কথা। যদি কেউ কাফের নয় মুশরিক নয় তাহলে তার পেছনে নামাজ হয়ে যাবে, যার নিজের নামাজ সহি তার পেছনে নামাজ সহি, যার নিজের নামাজ কবুল হবে তার পেছনের নামাজ কবুল হবে, কিন্তু যার নিজের ইমাম তার নিজেরই নামাজ হবে না, যেমন কাফের মুশরিক ইত্যাদি, তার পেছনে নামাজ হবে না। বাকি যারা পাপী, মনে করুন ওই যে আপনি জানেন যে ইমাম সাহেবের এই পাড়ার লোকে কোন একটা মেয়ের সঙ্গে সম্পর্ক আছে, কখনো দেখেছেন যে হ্যাঁ মোবাইলে তার সঙ্গে ফষ্টি নষ্টি চলছে, তো এমনিতে রুচি হবে না যে ইমামের পেছনে নামাজ পড়বো, কিন্তু নামাজ হয়ে যাবে, নামাজ পড়বেন না, ঘরে নামাজ পড়বেন তা চলবে না, ওই ইমামের পেছনেই পড়তে হবে যতক্ষণ না ইমাম আপনি চেঞ্জ করেছেন, কোন দোষ পেয়েছেন ইমামের মিথ্যা বলে গীবত করে ইত্যাদি ইত্যাদি, তো ঠিক আছে তার পেছনে নামাজ পড়ুন, তার চেষ্টা করুন তাকে বাদ দেওয়ার, আর যদি বাদ দিতে না পারেন আপনি ঘরে নামাজ পড়বেন তা কিন্তু চলবে না, তার পেছনে নামাজ হয়ে যাবে। আশা করি ব্যাপারটা পরিষ্কার হয়ে গেছে। কিন্তু পছন্দ হওয়া অপছন্দ হওয়া সত্ত্বেও যদি ইমাম জোর করে কারো সাহায্যে, সরকারি সাহায্যে কিংবা কোনো প্রভাবশালী নেতার সাহায্যে ইমামতি করে, তার নামাজ আল্লাহ তাআলা কবুল করবেন না, তার এই কান মুতো পেরোবে না, উপরের দিকে যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, যদি আমরা এরই মধ্যে কোনো একটা হয়ে থাকি, আমাদের সতর্ক আরো আছে ইনশাআল্লাহ পরবর্তী জলসাতে বলা হবে। আল্লাহ রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।